দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়। মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها النبي ان احللنا لك ازواجك اللاتي اتيت اجورهن وما ملكت يمينك مما افاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وَامْرَأَةً مُؤْمِنَةً إِنْ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنْكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ الآيه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যা ভালো তা হালাল করেছেন, যা মন্দ তা হারাম করেছেন। হালাল হারাম করার, বৈধ অবৈধ করার এই ইখতিয়ার, এই ক্ষমতা আল্লাহ অন্য কারো হাতে ছেড়ে দেননি। আমরা তাফসীর করব সূরা আহজাবের আয়াত নম্বর 50 থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মানিত করেছেন বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে, তা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, নিশ্চয় আমি তোমার জন্য তোমার বিবিদেরকে হালাল করেছি, যদিও তাদের সংখ্যা চারের বেশি হোক, তোমার জন্য তোমার বিবিদের হালাল করেছি। একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ পর্যন্ত 9 জন স্ত্রী রেখেছেন, আল্লাহ তার জন্য হালাল করেছেন, ঘোষণা করেছেন। আল্লাতি আতাইতা উজুরাহুন্না, যাদেরকে তুমি তাদের মোহরানা দিয়ে দিয়েছ, তাহলে মোহরানা দিতে হবে, নির্ধারণ নাও করে থাকেন পরবর্তীতে দিতে হবে। মোহরে মিসল যেটাকে বলা হয়েছে, আত্মীয় স্বজনে যেসব মোহর আছে, যে স্ত্রীকে বিবাহ করেছেন তার বোনের মোহর কেমন, কত পরিমাণ, তার মা খালার কেমন, এগুলি দেখে মোহরানা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওমা মালাকাতি ইয়ামিনুক, এমনকি তোমার জন্য তোমার মালিকানাধীন যেগুলি দাসী রয়েছে সেগুলিকেও হালাল করেছেন। শরীয়ত সম্মত পন্থায় যদি দাসী আসে কারো কাছে, তাহলে তাও আল্লাহ পাক হালাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য তা হালাল ছিল, এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন। মিম্মা আফা আল্লাহ আলাইক, যা আল্লাহ পাক তোমাকে গনিমতে দান করেছেন, এখানে ফাই মানে গানিমাত শামিল, গানিমাত ফাইয়ের শাব্দিক অর্থে পার্থক্য আছে বা সংজ্ঞায় পার্থক্য আছে। যুদ্ধ করার পরে যা রণক্ষেত্র থেকে হাসিল হয় কাফেরদের পক্ষ থেকে, সেটা হচ্ছে গানিমাত। আর যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধ হইল না, এমনি কাফেরদের পক্ষ থেকে তারা ছেড়ে ছুড়ে পালায়ন করলো আর হাসিল হলো, তাকে ফাই বলা হয়। সেটা ফাইয়ের মাধ্যমে হোক অথবা যুদ্ধ করে হোক, গানিমাত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব দাসীকে তোমার জন্য হালাল করেছেন, তুমি যদি নিজের জন্য রাখতে চাও। এবং যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, ইমামুল মুসলিমিন, আর সর্বপ্রথম ইমামুল মুসলিমিন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাহাবায়ে কেরামদেরকে যাকে যেটা ভাগ করে দিয়েছেন তার জন্য সেটা জায়েজ। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়াবানাতে আম্মিকা, তোমার চাচার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন, তুমি যদি মনে করো চাচা তো বোন বিয়ে করবো, জায়েজ। ওয়াবানাতে আম্মাতেকা, তোমার ফুফুর মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন, ইচ্ছা হলে বিয়ে করো। ওয়াবানাতে খালেকা, তোমার খালার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন তোমার জন্য, তোমার মামার মেয়েদেরকে আল্লাহ পাক হালাল করেছেন। ওয়াবানাতে খালাতে, আর তোমার খালার মেয়েদেরকে আল্লাহ পাক হালাল করেছেন। আল্লাতি হাজারনা মাক, যারা তোমার সাথে হিজরত করে এসেছে। এটা শর্ত নয় যদি কোনো কারণে হিজরত না করে থাকে, এটা বাস্তবকে তুলে ধরা হয়েছে যে তোমার এই খালাতো বোন, মামাতো বোন বা চাচাতো বোন, ফুফাতো বোন এরা ঈমান নিয়ে এসে হিজরত করে মদিনায় চলে এসেছে, এই বাস্তবটাকে তুলে ধরা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মক্কা বিজয় পর্যন্ত কেউ যদি মুসলিম হয়ে যায় মক্কাই, তো মক্কা থেকে মদিনা হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের পর এই বিধানকে রহিত করে দেওয়া হয়েছে, এখন আর ফরজ নেই। মক্কা বিজয় হয়ে গেছে, আবার মক্কা ছেড়ে মদিনা আসতে হবে আর এটা জরুরি নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বলছেন, ওমরা আতাম মুমিনা, এমন কি কোন ইমানদার মহিলা, ওয়াহাবাত নাফসাহ লিন্নবী, যদি নিজেকে উৎসর্গ করে, পেশ করে নবীর জন্য, এটা আল্লাহ পাক তার জন্য বিশেষভাবে জায়েজ করেছিলেন। অন্য কোন মুসলিমের জন্য, কোন মানুষের জন্য জায়েজ নয় যে একজন মহিলা বলবে আমি আপনাকে দান করে দিচ্ছি, নিজেকে আমি উৎসর্গ করছি নিজেকে আপনার জন্য, এটা বলা জায়েজ নয়। কারণ এটা ফিতনার কারণ, চরিত্র নষ্ট হওয়ার কারণ হতে পারে, এবং এই বৈশিষ্ট্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। তারপরে যদি কোথাও প্রস্তাব পাঠানো জায়েজ আছে, অসুবিধা নেই, সরাসরি কথা না বলে, কারণ প্রেম আলাপের রাস্তা খুলতে পারে, অবৈধ সম্পর্ক হইতে পারে, সেই জন্য মহিলার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো যেতে পারে, কোনো দোষ নেই। মহিলার বাবাই পাঠাক, সরাসরি বলুক মহিলার আব্বা, কোনো অসুবিধা নেই। ভাই বলুক, কোনো মহিলাকে দিয়ে মহিলা প্রস্তাব পাঠাক যে আমি তার সাথে বিবাহ বসতে চাই, সুতরাং সে যদি রাজি থাকে আমি বিয়ে করবো ওকে, শরীয়তে যায়, যাতে ফিতনার আশঙ্কা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক স্পেশাল হুকুম দিয়েছেন যে কোনো মহিলা যদি এসে বলে আমি নিজেকে উৎসর্গ করছি রাসূলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাম ইচ্ছা হলে বিবাহ করতে পারেন। এই ক্ষেত্রে রাসূলের ওপর মোহর আনাও ফরজ নেই, অন্য উম্মতের জন্য না মোহর দিতে হবে। মহিলার পক্ষ থেকে প্রস্তাব এসছে বলেই বলবেন যে তুমি তো প্রস্তাব পাঠিয়েছ সুতরাং আমি মোহর দেবো না, এটা চলবে না, মোহর দিয়েই বিবাহ করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন আরাদান নবী আইয়াস্তান কে হাহা, যদি নবী ওই মহিলাকে বিবাহ করতে চান যে নিজেকে উৎসর্গ করেছে, পেশ করেছে, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী এটা তোমার জন্য বিশেষভাবে খাস, মিন দুনিল মুমিনিন অন্য মুমিনদের জন্য নয়। কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আল্লাহ পাক বলছেন আমি নিশ্চিত জানছি যা আমি মানব জাতির জন্য নির্ধারণ করেছি তাদের বিবিদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ মোহরানা, যে মোহর দিয়ে বিবাহ করতে হবে। এই আয়াত মোহর সম্পর্কে নাজিল হয়েছে। এছাড়াও যা আমি তাদের জন্য বিধিবদ্ধ করেছি, ফরজ করেছি, হচ্ছে মেয়ের পক্ষে ওলি হইতে, অভিভাবক হইতে হবে। ছেলের জন্য ওলি লাগে না, ছেলের বাবা লাগবে, ছেলের ভাই লাগবে না, ছেলে নিজেই বিবাহ করতে পারবে। কিন্তু মেয়ে সাবালিকা হোক আর নাবালিকা হোক, কুমারী হোক অথবা তালাক প্রাপ্তা বিধবা হোক, মেয়ে ওলি ছাড়া বিবাহ বসতে পারবে না। বাড়ি থেকে চলে গেল বেরিয়ে, কাউকে জানালো না, আর কোর্টে গিয়ে বিয়ে করে নিল, অন্য কোনো গ্রামে গিয়ে বিয়ে পড়িয়ে নিল, এটা চলবে না মহিলার জন্য। আল্লাহ এটাও ফরজ করেছেন, বলছেন আমি জানি যা ফরজ করেছি তোমাদের বিবিদের ক্ষেত্রে, ওলি লাগবে, দুটো সাক্ষী লাগবে, আল্লাহ পাক ফরজ করেছেন, যাতে গোপনে কোনো বিবাহ না হয়ে যায়। কারো মেয়েকে নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন আর দুটো লোকও জানে না যে আপনার এটা স্ত্রী, তাহলে মার খেতে হবে না? সুতরাং কমপক্ষে দুটো লোক জানতে হবে এলাকার, দুটো লোক তো কমপক্ষে সাক্ষী লাগবে, কিন্তু অনেক লোক জানুক, যাতে সবাই জানে অমুকের মেয়ের সাথে তোমার বিবাহ হয়ে গেছে। না জানলে হ্যাঁ ও মেয়ে সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে দিবে, আর এ অমুকের মেয়েকে দেখলাম পর পুরুষের সাথে রিক্সায় ঘোরাফেরা করতে বাজারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ঘোষণা করতে বলেছেন, কমের পক্ষে দুজন সাক্ষী হইতে হবে, গোপনে কোনো বিবাহ যেন না হয়। আল্লাহ পাক বলছেন, ওমা মালাকাত আইমানুহুম, এবং যেসব দাসীরা তোমাদের অধিকারভুক্ত, তাদের ক্ষেত্রে যে আমি নির্ধারণ করেছি বা জায়েজ করেছি, যেই নিয়ম পন্থায় জায়েজ করেছি সেটাও আমি জানি। লেকাইলা এখন আলেকা হারাজ, হে নবী যাতে করে তোমার জন্য কোনো সংকীর্ণতা না থাকে। ওয়াকান আল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মার্জনাকারী গুনার এবং বড়ই দয়াবান। নবীর জন্য সংকীর্ণতা না থাকে মোহর আল্লাহ পাক ফরজ করেনি, কিন্তু উম্মতের জন্য আল্লাহ বলছেন আমি ফরজ করেছি। তুরজি মান তাশা ও মিনহুন্না ওয়া তুউই ইলাইকা মিম্মান তাশা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটি বৈশিষ্ট্য দিচ্ছেন, যে তোমার একাধিক স্ত্রী আছে, আর একাধিক স্ত্রী সাধারণ মুমিন মুসলিমদের হলে পাল্লা নির্ধারণ করা ফরজ, পাল্লা নির্ধারণ করা ফরজ, একদিন এর কাছে আর একদিন ওর কাছে সমান সমান পাল্লা নির্ধারণ করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বিষয়টি ফরজ ছিল না, এই আয়াত স্পষ্ট করে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্লা নির্ধারণ করতেন, এটা তিনি নফল হিসাবে করেছেন, অতিরিক্ত আল্লাহ পাকের অধিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। না হলে আল্লাহ তাকে বাধ্য করেননি যে তোমাকে সমান সমান করে পালা নির্ধারণ করতে হবে, একদিন এখানে এক রাত এখানে তো আর এক রাত এখানে, এমনটা আল্লাহ পাক করেনি নবীর ক্ষেত্রে। তাই আল্লাহ পাক বলছেন তুরজি মান্থাস আমিন হুন্না, তুমি তোমার স্ত্রীদের মধ্য থেকে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দূরে সরিয়ে দিতে পারবে, অর্থাৎ তার জন্য পালা নির্ধারণ নাও করো তো অসুবিধা নেই। অতুবি এলাইকা মান্তাশা, আর যাকে চাইবে তোমার স্ত্রীদের মধ্যে থেকে তাকে তুমি নিজের কাছে আশ্রয় দিতে পারো, মানে তার জন্য পালা নির্ধারণ করতে পারো। এই আয়াতের আরেকটা তাফসীর হচ্ছে যে নবীকে আল্লাহ ইখতিয়ার দিলেন, তোমার যদি ইচ্ছা হয় যে তালাক দেবো তবুও জায়েজ, তালাক তখন অপরাধের কাজ নয়, তোমার যদি পছন্দ না লাগে তাহলে কোন স্ত্রীকে তালাক দিতে পারো, আবার যাকে ইচ্ছা রাখতে পারো। আল্লাহ পাক আরো বলছেন অমানিব তাগাইতা অতুই এলেইকা মান্তাশা, আর যাকে চাইবে তুমি আশ্রয় দেবে, মানে তার জন্য পালা নির্ধারণ করবে, অথবা তুমি তালাক দেবে আর নিজের কাছে রাখবে। আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ এভাবে সম্মানিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওমানিব তাগাইতা মিম্মান আজালতা, আর তুমি যাদেরকে যেসব স্ত্রীকে পৃথক করে দিয়েছো যদি তাকে চাও তাতে কোনো অসুবিধা নেই, যাকে তুমি চাও ওইসব স্ত্রীদের থেকে যাকে তুমি পৃথক করেছো, অর্থাৎ যদি কাউকে সরিয়ে দিয়ে থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাসের জন্য জিলা করেছিলেন, তুমি যদি চাও যে আবার ফিরে আসবো তো ফিরে আসতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদার দিনটা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিয়ে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আমি বুড়ি হয়ে গেছি সুতরাং আমার কাছে রাত্র কাটাবার কোনো প্রয়োজন নাই, আপনার যদি ইচ্ছা হয় তো আপনি সেই রাতটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতে পারেন, আপনি সে ছোট মানুষ আমার বয়স হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি খুশি করতে চেয়েছিলেন, এমনিতে আমি বুড়ি মানুষ আর রাসূলুল্লাহ খুশি হবেন যদি আর একদিন পেয়ে যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কুমারী মানুষের জন্য। আল্লাহ বলছেন তুমি যাকে আলাদা করেছো যদি ইচ্ছা করো যে তুমি কখনো চাইবে সাউদাকে চাইবে বা সাউদার ঘরে থাকতে চাইবে তাতেও কোনো অসুবিধা নেই, ফালা জুনাহ আলাইক, তোমার কোনো গুনাহ নেই। যালিক আদনা আন তাকাররা আয়ুনহুন্না, এতে হবে কি তোমার স্ত্রীদের তাদের চক্ষু শীতল হবে, মন ঠান্ডা হবে। ওয়ালা ইয়াহজান্না, আর তারা দুঃখিত হবে না। ওয়ায়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লাহুন্না, আর তাদেরকে যা কিছু তুমি দাও তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ জানেন যে তোমাদের অন্তরে কি আছে, অন্তরে ভালোবাসা আর বিষয়টি আছে, ভালোবাসা যদি কম বেশি হয় আল্লাহ এই ক্ষেত্রে পাকড়াও করবেন না ধরবেন না। আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল শাহিদুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ আকরামুজ্জামান বিন আব্দুসসালাম মুজাফফর বিন মুহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে সেটা ইসলাম ভঙ্গের কারণ স্রষ্টা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 52 থেকে সূরা আহজাবের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা তাদের সম্পর্কে দেখলেন যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়েছিলেন কোন এক সময় যখন তারা খরচ খরচার জন্য একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি দবা পেশ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই দাবি দবা পুরোপুরি মিটাতে পারছেন না অভাবের সাথে তোমরা যদি থাকতে চাও রসুলের সাথে ভালো কথা আর যদি বলো যে না আমরা এই অভাবে কষ্ট করে থাকতে চাই না তালাক নিতে চাও তাহলে তালাক নিয়ে চলে যেতে পারো এই ইখতিয়ার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছিলেন যে আয়াতের তাফসীর এর আগে সূরা আহজাবে হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রসুলের পরে সবচেয়ে বেশি ভয় করতেন তারা পরকালকে অগ্রাধিকার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা কে কল্যাণকর বলে ঘোষণা করলেন আমরা থাকব খেতে পাই আর না পাই রসুল কোনো খরচ খরচা আমাদের দেন আর নাই দেন আমরা এই কষ্টের জীবনই কাটাবো অসুবিধে নেই আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে নবীর বিবিদের উপর তাদেরকে আল্লাহ উপহার দিচ্ছেন কি যে যতটা নবী বিবাহ করেছে করেছে আর বিবাহ করা চলবে না এর আগের আয়াতে আল্লাহ বলছেন যে আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 50 নবীকে আল্লাহ সম্বোধন বলছে তোমার জন্য হালাল তুমি চাচাতো বোন ফুফাতো বোন খালাতো বোন মামাতো বোন আয়াতের তাফসীর আপনারা শুনেছেন এখানে আল্লাহ বলছেন না এই যে 9টা হয়ে গেছে আর চলবে না একসাথে 9টা হয়ে গেছে আর চলবে না আল্লাহ পাক যখন রাজি হয়ে যান কারো উপর তখন আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানিত করেন তাই না মনের আশাও পূরণ করেন অনেক সময় মুখে দোয়া করেননি কিন্তু আল্লাহকে এত সুন্দর করে রাজি করতে পেরেছেন আপনার আকীদা আমল দিয়ে ইবাদত দিয়ে আর আখলাক চরিত্র দিয়ে যে দোয়া না করলেও মনের আশা পূরণ হয়ে গেছে অবশ্যই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের মনের আশা পূরণ হয়েছে সবাই চায় যে বেশি সতীন না বাড়ুক কে চায় সতীন বাড়াইতে তাই না আল্লাহ পাক মনের আশা তাদের পূরণ করে দিলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু হে নবী তোমার জন্য এরপরে আর কোনো স্ত্রী জায়েজ নাই হালাল নাই নয়টা হয়ে গেছে ব্যাস আর জায়েজ নয় ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজ এটা আশঙ্কা আবার ছিল যে ঠিক আছে নয়টা রাখতে পারবো নতুন ইচ্ছা হচ্ছে তাহলে একটাকে কমিয়ে দিই তালাক দিয়ে দিই দিয়ে বা দুটোকে কমিয়ে দিই যেগুলোর বয়স হয়ে গেছে দিয়ে আবার নিয়ে আসি এই রাস্তা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন এত আল্লাহ পাক রাজি হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক পরিবারের ওপর তার স্ত্রীদের ওপর উম্মাহাতুল মুমিনদের ওপর জাল্লা এই রাস্তাও বন্ধ করে দিন নবীর সামনে ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজ আর এটাও তোমার জন্য হালাল নয় যে এদেরকে তালাক দিয়ে তুমি আর কোনো নতুন স্ত্রী নিয়ে আসবে এদের পরিবর্তে স্ত্রী বদলিয়ে নিবে এটাও তোমার জন্য জায়েজ নয় ওয়ালাউ আজাবাক হুসনুহুন্না যদিও যাদেরকে বিয়ে করতে চাইছো তাদের সৌন্দর্য তোমাকে প্রভাবিত করে যদিও তোমাকে এত সুন্দরী সুন্দরী রমণী দেখে তোমাকে খুব মজা লাগে তবুও না খবর পেয়েছে যে অমুকের মেয়ে খুব সুন্দরী আছে বিয়ে করতে ইচ্ছা তবুও জায়েজ নাই এই 9টা হয়ে গেছে আর পারবে না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক তবে তোমার ডান হাত যেসব দাসীদের মালিক হয়েছে অর্থাৎ তোমার অধীনস্থ যেসব দাসীরা রয়েছে সেগুলি জায়েজ দাসী গ্রহণ করতে পারো কিন্তু আর বিবাহ তুমি করতে পারবে না কারণ আল্লাহ আলা কুল্লি শাইইন রাকীব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ওপর তিনি দৃষ্টিবান বা দৃষ্টি রাখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ আল আয়া এই লম্বা আয়াতে আল্লাহ পাক একাধিক মাসাইল বিধিবিধান উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম যে বিধানটি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে প্রবেশ বিনা অনুমতিতে করবে না এইরকমই অন্য আয়াত দ্বারা প্রমাণিত সূরা নূরে যে আয়াত কারণ পর্দার বিধানগুলি সূরা আহজাব দিয়ে আল্লাহ বর্ণনা শুরু করেছেন আর তারপরে সূরা নূর নাজিল করেছেন নাজিল করে আল্লাহ পর্দার বিধানকে কমপ্লিট করেছেন মহিলারা বাড়ির ভিতরে কেমনভাবে থাকবে বাড়ির ভিতরে অপর পুরুষ ঢুকে একাকার হবে না অবাধ মেলামেশা থাকবে না, বিনা অনুমতি পর পুরুষ প্রবেশ করবে না অপরের বাড়িতে। আর বাইরে মহিলারা বেরোলে তারা কি অবস্থায় বেরোবে, কেমন করে হিজাব পর্দা করে বেরোবে, এই বিষয়গুলি সূরা আহজাব দিয়ে আল্লাহ শুরু করেছেন আর সূরা নূর দিয়ে সমাপ্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাদখুলু বুয়ুতান-নবী, নবীর বাড়িতে তোমরা প্রবেশ করবে না, ইল্লা আইয়ুজানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের অনুমতি না দেওয়া হবে। বিনা অনুমতিতে নবীর বাড়ি অসুবিধা নেই, আমরা সাহাবী, আমাদের অন্তর পবিত্র, নবীর বিবিদের অন্তর পবিত্র, অসুবিধাটা কি, চলবে? চলবে না। আল্লাহ পাকের নীতিমালা সবার জন্য এক, হেজাবের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, অন্তরের সততার ক্ষেত্রে। এমন নাই যে লোকটি ভালো মানুষ সুতরাং অসুবিধা নেই, আলেম মানুষ তার কাছে যদি আমার যুবতী মেয়ে, বা এই লোকটি নামাজি মানুষ সুতরাং টিউশন পড়ার জন্য এর কাছে আমার যুবতী মেয়েকে দিয়ে দিই, অসুবিধা নেই। আর একটা ছেলেটা অসৎ চরিত্রের সুতরাং এর কাছে টিউশন পড়াবার জন্য আমার মেয়েকে দেওয়া ঠিক হবে না, এই রকমের পার্থক্য নেই। শরীয়তের নীতিমালা সকলের জন্য সমান। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ঘটনা এই ঘটেছিল, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ পাক যখন বিবাহ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জাইনাবের এই বিয়ে উপলক্ষে নবীর বিয়ের অলিমা হইল, অলিমার জন্য লোকজনকে ডাকা হইল খেতে। আগে থেকে এসে বসে আছে লোকেরা, কিছু যেটা আপত্তিকর, খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার বসেই আছে, যাচ্ছে না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করছেন যে লোকেরা খেয়ে দিয়ে যাবে, যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো। আর অলিমা ওই খাবারকে বলা হয় যেটা যেই দিন আপনি স্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন প্রথম জীবনে, সেই দিনে খাবার দেওয়া মানুষকে, আর ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে নয়। কুসংস্কার আমাদের সমাজে কত আছে, মেয়ের পক্ষ খাওয়ায়, মেয়ের পক্ষের কোনো খরচ নেই শরীয়ত ইসলামে, ছেলের পক্ষ যখন তখন খাওয়ায়, ও দেখা সাক্ষাৎ আগে হয়ে গেছে অথবা এখন বিদায় হয়নি, এমনিতে অনুষ্ঠান করে খাওয়াচ্ছে, সুন্নতের খেলাফ। যেই দিনে সাক্ষাৎ হবে, বাসর হবে, সেই দিনে এই খাবার হবে, দাওয়াত হবে, যার নাম হচ্ছে ওলিমা। ওলিমার দাওয়াত কবুল করা অনেকের নিকটে ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইল্লা আইয়ুজানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিন ইনাহ, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করবে না নবীর বাড়িতে। গায়রা নাযিরিন ইনাহ, খাদ্য রান্না হচ্ছে, পাক হচ্ছে, এর অপেক্ষাই থাকবে না, আগে এসে বসে গেলে এখনো রেডি হয়নি, প্রস্তুত হয়নি, এরকম কাজ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি সম্পর্কে আয়াত নাযিল হচ্ছে, কিন্তু সকলের ক্ষেত্রে এটা বিধান। ওয়ালাকিন ইজা দুয়িতুম, তবে তোমাদেরকে যখন আহ্বান করা হবে, ডাকা হবে, যা আসেন, খাবার প্রস্তুত হয়ে গেছে, তখন ঢুকেন, ফাদখুলু, তখন প্রবেশ করো। ফায়জা তাইম, তোমার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, ফান্তা শুরু, তখন তোমরা ছড়িয়ে পড়ো, নিজ নিজ বাড়িতে চলে যাও, কাজে চলে যাও। ওয়ালা মুস্তানেসিন আলি হাদিস, গল্পতে তোমরা ব্যস্ত থেকে যেও না। খাওয়া দাওয়ার পরে শুরু করে দিলে গল্প, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেরা এসছে, যাচ্ছই না। আর বাড়ির লোক বিবাহ করেছে, একটু ঘরে ঢুকবে, স্ত্রী আছে, একটু কথা বলবে, আপনাদের ছেড়ে যেতেও পারছে না, এরকম ভাবে কষ্ট দেবে না মানুষকে। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এইরকম আচরণ নবীকে কষ্ট দেবেই, আর নবীকে কষ্ট দেওয়া কাবীরা গুনাহ, এমনকি যে কোনো মানুষকে, বাড়িওয়ালাকে কষ্ট দেওয়া গুনাহ। কেন কষ্ট, তার জন্য বোঝা হচ্ছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যান, খাওয়া দাওয়া এখনো প্রস্তুত হয়নি, আসিয়েন না আগে থেকে। ফায়াস্তাহি মিনকুম, নবী তোমাদেরকে লজ্জা করেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হাক, তবে আল্লাহ সত্য কথা বলতে আর ন্যায্য কথা বলতে লজ্জা পান না, আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে যাচ্ছেন, তিনজন লোক গল্প করতেই আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প চলছে এই তিনজন লোকের। একবার উঠে চলে গেছেন, ইশারা ইঙ্গিত হলো যে নবী চলে যাচ্ছেন, বাড়ির ভিতরে যাচ্ছেন, তো আমরা চলে যাই। আবার আসছেন, দেখে বসেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি বাড়িতে ঘরে এসছে, ঘরে ঢুকবেন, কক্ষে ঢুকবেন, ঢুকতে পারছেন না, এই লোকজন মেহমান বসে আছে। আল্লাহ পাক বলছেন তোমরা এইভাবে কষ্ট দেবে না কোনো মানুষকে। তারপরে আর একটি বিধান আল্লাহ উল্লেখ করে, সেটা হচ্ছে হেজাব পর্দার বিধান। ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আর মহিলাদের স্থান যেহেতু বাড়ির ভিতরে, আর তোমরা বাইরে থেকে কোনো প্রয়োজনে কোনো কিছু চাইতে পারো, যেমন জিজ্ঞাসা করতে পারো বাড়িতে ভাই আছেন, অথবা বাড়ির ভিতর থেকে কিছু একটা চাইতে হবে, অমুক জিনিসটা একটু বাড়ির ভিতর থেকে দেন তো, চাকর নকরকে চাইতে হয়, পাড়া প্রতিবেশী একজনকে আরেকজনের বাড়িতে কিছু চাইতে হয়, বাড়িতে পুরুষ লোক নেই, বাড়ির ভিতরে ঢুকবে না, বাইরে থেকে ডাক দেবে, বলো অমুক জিনিসটা একটু প্রয়োজন ছিল, ছোট বাচ্চা থাকলে তাদের হাতে পাঠিয়ে দিবে, অথবা দরজার নিচে দিয়ে দিয়ে দিবে, পর্দার আড়ালে দাঁড়িয়ে বাইরে দিয়ে দিবে, সামনে আসবে না। আল্লাহ এই হেজাব, সে হেজাব মানে হচ্ছে আড় করা, পর্দা করা। তাহলে ওই হেজাবই শরীয়ত সম্মত, যেই হেজাবে শরীরের সামনে পর্দা থাকে, আড় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাড়ির ভিতরে মহিলারা আছে, বাইরে থেকে কারো প্রয়োজন কোনো কিছু চাওয়ার, সেই ক্ষেত্রে হেজাবের বিধান সম্পর্কে ইরশাদ করেছেন। ওয়াইজা সাআলতুমুহুন্নামাতান, যখন নবীর বিবিদের কাছ থেকে কোনো সামগ্রী চাইবে, কোনো জিনিস চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব, তখন তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। সরাসরি বাড়িতে ঢুকে গিয়ে চাইবে না যে অমুক জিনিসটা দেন তো, এরকম না। প্রত্যক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু পরোক্ষভাবে উম্মতের বা মানব জাতির সমস্ত মহিলাদের সম্পর্কে বলা হয়েছে যে কারো বাড়িতে এরকম ঢুকে যাবে না, হুট করে পর্দার আড়াল থেকে কোনো কিছু চাওয়ার হলে চাইবে। এমনকি শিক্ষার ক্ষেত্রেও, যদি যুবতী মেয়েদেরকে শিক্ষা দিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে শিক্ষা দেবে, হয় তারা পর্দা করে বসবে আর না হলে সামনে পর্দা ঝুলিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে পড়াবে, পুরুষদের যদি পড়াইতেই হয়। এই বিষয়টি আয়াত স্পষ্ট করে, যালিক আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের আর নারীদের অন্তরে অধিক পবিত্রতা, এতে অন্তর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কোন রোগ থেকে? পাপের রোগ থেকে। পাপের রোগ পুরুষকেও ধরবে না, পর্দার আড়াল থেকে কোনো সামান নেওয়ার ছেলে নিয়ে চলে গেলেন, আর ও মহিলাদেরকেও পাপের রোগ ধরবে না, যে মহিলা ভিতরে আছে, সামনে আসলে ফিতনা হইতে পারে, চার চোখে এক জায়গায় হইলে ফিতনা হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা কান আলাইকুম আন তুযু রাসূলাল্লাহ, আর তোমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ রসুলকে কষ্ট দেবে, কোনো রকমের কষ্ট দেওয়া, যে কোনো রকম কষ্ট হইতে পারে, এমন কাজ করবে না যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন করা, বাড়িয়ে কথা বলা, এটাও রসুলকে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা, সেটাও কষ্ট দেওয়া। যেখানে আল্লাহ পাক রেখেছেন রসুলকে আব্দ হওয়া রসুল, সেখানে রাখতে হবে। ওয়ালা আনতান কেহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, আর তারপরে তার বিবিদেরকে স্ত্রীদেরকে তোমরা কখনো বিয়ে করতে পারবে না, এতেও রসুলকে কষ্ট দেওয়া হয়। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, কারণ এটা আল্লাহর কাছে বড়ই মহাপাপ। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা, ভালো কাজ কবুল করেন এবং দিনের পথে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي عرفت الله ربي أشرق النور আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো, যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য, যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ, পবিত্র কোরআন, আজ রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে বিএসটিভি বাংলায়।